بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে الحاقه সেই অবশ্যম্ভাবী ঘটনা মালহাকহ কি সেই অবশ্যম্ভাবী ঘটনা وَمَا أَدْرَاكَ مَا الْحَاقَّةُ আর তুমি কি জানো সেই অবশ্যম্ভাবী ঘটনা কি كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌ بِالْقَارِعَةِ عاد ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয় فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا بِالطَّاغِيَةِ আর সামুদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা আর আদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা سخرها عليهم سبع ليال وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية جهاتيني উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্ত রাত্রি ও অষ্ট দিবস বিরামহীন ভাবে তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে উহারা সেখানে লুটাইয়া পড়িয়াছে সার শূন্য খরচুর কাণ্ডের ন্যায় অতঃপর উহাদের কাহাকেও তুমি বিদ্যমান দেখিতে পাও কি ফিরাউন তাহার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন কঠোর শাস্তি যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়াছিলাম নৌযানে আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয় وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেই দিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে وَالْمَلَكُ عَلَى أَرْجَائِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَانِيَةٌ ফিরিস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকিবে না فَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَا أُمُقْرَأُ كِتَابِيَهِ তখন যাহাকে তাহার আমল নামা তার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে লও আমার আমল নামা পড়িয়া দেখো إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهِ নিশ্চয়ই আমি জানিতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে। সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন, সুচ্চ জান্নাতে, যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে। كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ তাহাদেরকে বলা হইবে, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়। وَأَمَّا مَنْ أُوْتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوْتَ كِتَابِيَهُ কিন্তু যাহার আমল নামা তাহার বামস্তে দেওয়া হইবে, সে বলিবে, হায়, আমাকে যদি দেওয়াই না হইত আমার আমল নামা। وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهُ এবং আমি যদি না জানিতাম আমার হিসাব। يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةُ হায়, আমার মৃত্যুই যদি আমার শেষ হইত। আমার ধন সম্পদ আমার কোন কাজেই আসিল না। আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে। ফেরেশতাদেরকে বলা হইবে, ধরো উহাকে, উহার গলদোষে বেড়ি পরাইয়া দাও। অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে। পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো 70 হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে। إنه كان لا يؤمن بالله العظيم সে তো মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না। ولا يحب على طعام المسكين এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না। فليس له اليوم هاهنا حميم অতএব এই দিন সেখানে তাহার কোন শরীর থাকিবে না। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন এবং কোন খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পূজ ব্যতীত। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না। ফালা উকসিমু বিমা তুবসিরুন আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও। ওয়ামা লা তুবসিরুন এবং যাহা তোমরা দেখিতে পাও না। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বহনকৃত বার্তা। ওয়ামা হুয়া বিকাউলি শাইর قَلِيلًا مَّا تُؤْمِنُونَ ইয়া কোনো কবির রচনা নয়, তোমরা অল্পই বিশ্বাস করো। وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ ইয়া কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো। تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ইয়া জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাযাল আকাওয়িল সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত। লা আখযনা মিনহু বিল ইয়ামিন আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম। সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনী। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে। ওয়া ইন্নাহু লাতাযকিরাতুন লিল মুত্তাকিন এই কুরআন মুত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ এবং এই কুরআন নিশ্চয়ই কাফেরদের অনুশোচনার কারণ হইবে। وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ অবশ্যই ইহা নিশ্চিত সত্য। فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।